الله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের একটি অবশিষ্টাংশ বিষয় সেটা হলো হিংসা। হিংসা মানুষের মাঝে একটি কাবিরা গুনাহ পাপ, যে পাপ করে নিজের ক্ষতি করে এবং অনেক সময়ে অপরেরও ক্ষতি করে। এমন কোন দুনিয়ায় মানুষ নেই যে মানুষ হিংসিত নয়, তার প্রতি কেউ হিংসা করে না, এমন কেউ নয়। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হিংসার ফলে। দেখবেন কোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু অন্য ব্যবসায়ী তার প্রতি হিংসা করেছিল। কোন আলেম ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু তার প্রতি কোন অন্য আলেম হিংসা করেছিল। আপনার ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে অনেক সময় পড়ার সময়ে যদি কোনো মাস্টার হিংসা করে, কোন টিচার হিংসা করে কিংবা আর কেউ হিংসা করে, তার ফলে অনেক ক্ষতি হয়। স্কলারশিপ পাওয়ার ব্যাপারেও হিংসা যদি থাকে তাহলে সে স্কলারশিপ পায় না, অন্যান্য সুযোগ সুবিধা পায় না। চাকরির ক্ষেত্রেও যদি হিংসা থাকে তাহলে চাকরি সে পায় না। এবং হিংসার কবলিত হওয়ার ফলে অনেক মঙ্গল থেকে বঞ্চিত হয়। যদি আপনি ভাবেন যে আপনি কারো হিংসার শিকার হয়েছেন, তাহলে আপনার কি করা উচিত? যদি মনে করেন যে আপনার প্রতি কেউ হিংসা করছে, তাহলে আপনার কি করা উচিত? ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এর ব্যবস্থাপত্র একটা প্রেসক্রিপশন দিয়েছেন। তিনি বলছেন, যদি আপনি হিংসিত হন, কোন হিংসুকের কুদৃষ্টিতে পড়েন, তাহলে হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য এই প্রেসক্রিপশন ব্যবহার করুন, এই ব্যবস্থাপত্র ব্যবস্থা করুন এবং বাঁচার উপায় জেনে নিন। নম্বর এক, আল্লাহর কাছে হিংসুকের হিংসা থেকে পানাহ চান, আর সেজন্য প্রত্যহ সকাল সন্ধ্যায় নিয়মিত কি পাঠ করুন? সূরা ফালাক পাঠ করুন। আল্লাহর কাছে হিংসুকের হিংসা থেকে পানাহ চাইতে হবে, যেহেতু আপনি তার বদলা নিতে পারছেন না, হিংসা বন্ধ করতে পারছেন না, তখন আপনাকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে আমাকে দূরে রাখো। আর এটা কিভাবে? সকাল সন্ধ্যায় নিয়মিত আপনি তিন কুল পড়বেন। তিন কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সূরা পাঠ করলে আপনি হিংসুকের হিংসা থেকে আপনি পরিত্রাণ পাবেন। যদি কোনো মহিলা হিংসিত হয়, নতুন বউ হয়ে এসেছে কোন বাড়িতে, তার গুণ, তার মানে রূপ চর্চা হচ্ছে, এতে হিংসা হয়, এতে হিংসা হবে, বাড়ির মহিলারা তার প্রতি হিংসা করছে, তার রূপচর্চা হচ্ছে, তার গুণ চর্চা হচ্ছে কিংবা তার কাজের প্রশংসা হচ্ছে কিংবা তার শ্বশুর শাশুড়ির খিদমতের তারিফ হচ্ছে কিংবা তার রান্নার প্রশংসা হচ্ছে, তখন এই প্রশংসা শুনে অন্য মহিলারা হিংসা করে। এই হিংসা থেকে বাঁচার উপায় কি? যদি আপনার করার কিছুই নেই, আর সত্যিই করার কিছু নেই, নতুন বউ এসেছে, তাহলে আপনি আল্লাহর কাছে পানাহ চান। সকাল সন্ধ্যায় নিয়মিত আপনি এই তিন কুল পড়তে থাকুন। তিন কুলের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক বলা হয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে সকালের প্রভুর কাছে, সকালের রবের কাছে পানাহ চাওয়া হয়েছে, রাত্রের অন্ধকারের পানাহ, তার অনিষ্টকারীদের থেকে পানাহ, এবং জাদুকরিনীর ফুঁক থেকে পানাহ। জাদুর মাধ্যমে যারা লোকের ক্ষতি করে থাকে তাদের ক্ষতি থেকে পানা। আর এখানে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন কোন হিংসুক হিংসা করে, সেই হিংসার অনিষ্টকারিতা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইছি। তাহলে সর্বপ্রথম যে প্রেসক্রিপশন সেটা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে হিংসা থেকে দূরে রাখেন। নম্বর দুই, আল্লাহর তাকওয়া মনের মধ্যে প্রতিষ্ঠিত রাখুন এবং ধৈর্য অবলম্বন করুন। করার যখন কিছুই নেই তখন ধৈর্য অবলম্বন করুন, আর সবসময় আল্লাহর তাকওয়া মনের ভিতরে রাখুন। কিভাবে? আপনাদের মনে আছে মা আয়েশার চরিত্রে কলঙ্ক লেগেছিল, সেই কলঙ্কের সময়ে এক এক লোক এক এক রকমের ফায়দা নিয়েছিল। তো এই সময়ে সতীনদের একটা সুযোগ সতীন সতীনের প্রতি হিংসা করে, সতীনের প্রতি যখন হিংসা আছে তখন এটা একটা সুযোগ। এখন জাইনাবের বোন হামনা এই সুযোগ গ্রহণ করে জাইনাবকে ফুস মন্ত্র দিলেন যে তুই এই সুযোগে এই সুযোগটা ব্যবহার কর, কমসে কম একটা সতীন তো কি হোক দূর হয়ে যাক, ঠিক কিনা? অথচ তিনি পরহেজগার মানুষ ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, তাকোয়া থাকার জন্য তিনি করলেন না। তাকোয়া থাকলো বলেই যখন তাকে জিজ্ঞেস করা হলো জাইনাব তুমি কি বিশ্বাস করো যে আয়েশা কি খারাপ, তখন বললেন আমি আহমি সামি ওয়া বাসারি, আমি আমার চোখ কানকে আমি নিরাপদে রাখি, আমি বাঁচাই বেঁচে চলি, আমি কারো কথা শুনি না এবং কোনো কথা বলি না। সুতরাং শত্রুর বিরুদ্ধে যখন কোন রটনা রটবে আপনি সেটাকে ব্যবহার করবেন, কিংবা হিংসিত ব্যক্তির বিরুদ্ধে যখন কোন রটনা রটবে ঘটনা ঘটবে তখন আপনি সেটাকে দুশ্মন হাসি রূপে ব্যবহার করবেন, এটা মুত্তাকি লোকের কাজ না। মুত্তাকি লোকের কাজ হবে কি যে ভাই আমার দুশ্মন হতে পারে, তার বিপদের সময় আমি হাসব না, বিপদের সময় আমি হাসব না, আমি তার প্রতি হিংসা রাখতে পারি, আমার হিংসা প্রকৃতিগতভাবে তার প্রতি হিংসা থাকতে পারে, যেমন সতীন সতীনের প্রতি হিংসা, কিন্তু তা বলে আমি তার ক্ষতি কামনা করব না। এইরকম হওয়া উচিত প্রত্যেক মানুষের, তাকওয়া আপনার মনে থাকতে হবে আর সেই সঙ্গে ধৈর্য অবলম্বন করতে হবে। যদি আপনি নিজেই হিংসা করেন বা আপনার প্রতি নিজের আপনার নিজের প্রতি হিংসা করা হয় আপনি হিংসিত হন তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। দুশমনের চরিত্র এমন যে যখন তোমাদের কোন মঙ্গল আসে তখন ওদেরকে খারাপ লাগে, কোন মঙ্গল এলে ওদেরকে খারাপ লাগে, ওদের মন খারাপ হয়, তার মানে ওরা ওদের মন ছোট হয়ে যায়, এই উপকার হয়ে গেল, এই মঙ্গল হয়ে গেল, ও এত এত নম্বর পেয়ে গেল, এগুলো ছাত্র জীবনে নম্বর পেয়ে গেল এত, ও ফার্স্ট হয়ে গেল, কিংবা ও চাকরি পেয়ে গেল, কিংবা ওর ব্যবসায় এত লাভ হলো, কিংবা ওর ওর জমিতে এত ফসল হলো, এই যে মনে মনে মনে মনে মঙ্গল যখন দেখবে দুশ্মনের চরিত্র হল যে সে মনে মনে ক্ষুণ্ণ হবে, মনক্ষুণ্ণ হবে। আর যখন কোন বিপদ আসে তখন তারা সেই বিপদ দেখে খুশ হয়, ভালো দেখে সুখ দেখে দুঃখ পায়, হিংসুকের চরিত্র এটাই, ভালো দেখে দুঃখ পায় আর মন্দ দেখে কি পায় সুখ পায়, তারা মনে মনে খুশ হয়। যদি মুসলমানরা বিজয় লাভ করে তো তাদের মনে কি হয় কষ্ট হয়, কাদের মনে? সাধারণত মুনাফিকদের মনে, ইসলাম বিদ্বেষীদের মনে কষ্ট হয়। কোন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় তো কি হয় মনে মনে তাদের সুখ হয়, মানে বিজয় লাভ হলে কষ্ট হয় আর মুসলমানদের সুখ লাভ হলে ওদের বিজয় লাভ, মুসলমানদের বিজয় লাভ হলেও কষ্ট হয় আর বিপদ লাভ হলে কি হয়, বিপদ যদি হয় তাহলে এরা খুশ হয়। আপনারা দেখবেন সাধারণত সংবাদপত্রের মাধ্যমে, সাংবাদিক এই যে সংবাদ মাধ্যমের মাধ্যমে যখন আপনারা দেখবেন যে কোনো মুসলমানের খবর তখন সেটাকে কিভাবে প্রচার করা হয়, এবং যারা মুনাফিক যারা ওই চরিত্রের ইসলাম বিদ্বেষী তারা এই সমস্ত খবরকে নিয়ে আরো বাড়াচাড়া করে, তাই না? ওই যে তালাকের ব্যাপারগুলো দেখেন সারা মিডিয়াতে কি রকমের বাড়াবাড়ি হয়, ইসলামের বিরুদ্ধে কিভাবে তারা প্রচার চালায়, এটা তাদের একটা কি হয়ে যায়, ইস্যু হয়ে যায়, ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য একটা ইস্যু হয়ে যায় এবং সমস্ত মিডিয়াতে এদের বিরুদ্ধে সাংঘাতিক প্রচার চলে। কেন? আসলেই এদের প্রতি হিংসা আছে, সুতরাং একটা সুযোগ পেয়েছি সেটাকে ফলাও করে প্রচার করে। আর যদি কোনো মঙ্গল হয় তাহলে পরে সেটা প্রচার হয় না, সেটা মিডিয়া নেয় না। যদি মুসলমানদের কোনো মঙ্গল হয়, সেদিন আমি ফেসবুকে দেখলাম যে যদি কোনো মুসলমান টুপিওয়ালা কিংবা দাড়িওয়ালা চুরি করে, চুরি ধরা পড়েছে কোনো মাদ্রাসার আলেম যদি ধরা পড়ে কোন চুরিতে কিংবা ব্যভিচারে কিংবা যাই হোক প্রেম ইত্যাদি ঘটনাতে ধরা পড়ে, তাহলে সেটাকে মিডিয়াওয়ালারা নিয়ে কিভাবে তাল পাকায়, তাল গোল পাকায় এবং কিভাবে প্রচার করে। পক্ষান্তরে যদি কোনো ভালো খবর হয়, যেমন বাংলাদেশের কোন ছাত্রী বা কোন ছাত্র কোরআনে ফার্স্ট হয়েছে, সেটাকে প্রচার করা হয় না, সেটাকে মিডিয়াতে দেখানো হয় না। ইসলামের যখন কোন উন্নতি হয় সেটাকে ভালো করে প্রচার করা হয় না। সুতরাং যেখানেই দেখবেন যে ইসলামের ক্ষতি, ইসলামের বিজয় হলে তারা প্রচার করে না, আর ইসলামের ক্ষতি হলে আজকে তুর্কিস্তানে কি হয়েছে, যার দারুণ বিক্ষোভ মিছিল চলছে, অবস্থান ধর্মঘট চলছে, বিভিন্ন মিডিয়াতে আমাদের দেশের পত্র পত্রিকাতেও দিয়েছে, খুব খোশ, কারণ ইসলামের বিরুদ্ধে কামাল আতাতুর্কের যে ধর্মনিরপেক্ষতা, কামাল আতাতুর্ক, আমরা তো আতান তুর্ক বলি, সেই কামাল পাশা কামাল তুনে কামাল পিয়া কামাল কিয়া ভাই, কামাল তুনে কামাল কিয়া ভাই নজরুল গেয়ে গেছে, সেই কামাল যে ধর্ম নিরপেক্ষ ছিল, যে ধর্ম চাই না, ধর্মহীন ছিল, তার ধর্মটা ওখানে চলে গেছে, সেই তাদেরই অনুসারীরা এসে ইসলামের বিরুদ্ধে এখন বিষোদ্গার করছে, জন্য সমস্ত মিডিয়া খুশ। এটা নিয়ম যে ইসলামের বিরুদ্ধে কিছু হলে, যেহেতু হিংসা আছে ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি হিংসা আছে, সুতরাং তাদের বিরুদ্ধে কোন খবর হলে খুব ভালো করে প্রচার করা হয়, তাদের একটা ইস্যু হয়ে যায়, আর যখন তাদের সুখের খবর আসে, বিজয়ের খবর আসে, সেটাকে প্রচার করা হয় না, সেটাকে প্রচার করা হয় না, কেন? যেহেতু হিংসিত, তার প্রতি হিংসা আছে, যেহেতু ওরা হিংসুটি। আল্লাহ তাআলা বলছেন, ইন তাবসাসকুম হাসানাতুন তাসুহুম, যখন কোন মঙ্গল আসে ওদের মন খারাপ হয়, মনক্ষুণ্ণ হয়, ওয়াইন তুসিবকুম সাইয়াতুন ইয়ফরাহু বিহা, আর কোন বিপদ এলে তখন তারা খুশ হয়, ওয়াইন তাসবিরু ওয়াতাত্তাকু, হে ইমানদাররা যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকোয়া অবলম্বন করো, ধৈর্য ধারণ করো এবং তাকোয়া অবলম্বন করো, এই অবস্থাতে যখন তোমাদের প্রতি হিংসা করা হয় তাহলে কি হবে, লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোন প্রকার ক্ষতি সাধন করতে পারবে না, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, ওরা যা করে আল্লাহ তাআলা তা পরিবেষ্টন করে আছেন, হিংসা করেও কোন লাভ করতে পারবে না, যেহেতু তোমরা আল্লাহ কাছে তাকওয়া অবলম্বন করো এবং ধৈর্য অবলম্বন করো। নম্বর তিন, যদি দেখো যে তোমার প্রতি হিংসা করছে, একটা জাতি হিংসা করছে, একটা দেশের লোক হিংসা করছে, কিংবা কোন মানুষ হিংসা করছে, তাহলে এই হিংসার সময়ে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ যা করে তাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ চাইলে আমার বিপদ হবে, নচেত কেউ কিছু করতে পারবে না, আল্লাহ চাইলে তবে ক্ষতি হবে, আল্লাহ না চাইলে কোনো ক্ষতি কেউই করতে পারবে না, সুতরাং আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, মানে আল্লাহ তাআলার উপরে যে ভরসা রাখে, আল্লাহ তাকে ঠিক এমন জায়গা থেকে রুজি দেন যেখান থেকে রুজি আসা সে কল্পনাও করতে পারে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট হন, ইন্নাল্লাহা বালিগু আমরিহ, নিশ্চয় আল্লাহ তাআলা যা করার ইচ্ছা তা করে থাকেন, কদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেক জিনিসের জন্য তিনি তকদীর নির্ধারণ রেখেছেন, নিয়তি নির্ধারণ করেছেন। সুতরাং জেনে রাখবেন, আপনার প্রতি যে হিংসা করছে করতে দেন, হিংসুকের হিংসা আপনার কোনো ক্ষতি করবে না, বরং এমন হতে পারে চাহ কান্ডা চাহ দার পেশ, তার মানে পরের জন্য কুয়া খুঁড়ে নিজেই তাতে ডুবে মরে, এমন অবস্থা হবে ইনশা আল্লাহ। আপনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন যে আপনার প্রতি যে হিংসা করছে সে কিছুই করতে পারবে না, সে যদি আমার জন্য কুয়া খুঁড়ছে তাহলে আমার জন্য কুয়া খুঁড়ে নিজেই তাতে ডুবে মরবে ইনশা আল্লাহ, এইরকম ভরসা রাখতে হবে, তাহলে পরে আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দেবেন। নম্বর চার, চার নম্বর প্রেসক্রিপশন কি, হিংসার আলোচনা থেকে মনকে খালি রাখুন। সবসময় মনে মনে ভাবুন না যে আমার প্রতি হিংসা করছে, কেউ একটা কথা বলল সত্যি আপনার হিংসার কথা, কিন্তু আপনি তাকে মানে আমল দেবেন না, যে ঠিক আছে যা বলছে বলছে, কিন্তু আলোচনা থেকে মনকে খালি রাখতে হবে, হিংসুকের প্রতি কোন প্রকার ভ্রুক্ষেপ করা চলবে না। ঠিক কেমন, যেমন হাতি চলতা রহেগা আর কুত্তা ভুগতা রহেগা, হাতি চলতা রহেগা কুত্তা ভুগতা রহেগা, ভুক ভুক ভুক ভুক করে কুত্তা ভুগলো তো ভুগলো, হাতি আমরা গট গট করে চলে যাবে, কুকুরের প্রতি কোনো খেয়াল করবে না। সুতরাং হিংসুকের হিংসা যতই আপনার প্রতি আসুক না কেন, ঠিক হাতির মতো আপনি চলতে থাকুন, আর কুকুরের ঘেউ ঘেউ যেন আপনাকে মানে আতঙ্কিত না করে, কুকুরের ঘেউ ঘেউনি যেন আপনাকে পিছপা না করে, আপনি যে কাজে আছেন সেই কাজে আপনি মানে ব্যস্ত থাকুন, সেই কাজ নিয়ে আপনি নিরত থাকুন, খবরদার পিছন দিকে তাকিয়ে দেখবেন না কে আমাকে কে আমার প্রতি হিংসা করছে, কে আমাকে মানে দুশ্মনী করছে আমার প্রতি, এসব তাকিয়ে দেখবেন না। জেনে রাখবেন, লোকে যদি পিছন থেকে আপনাকে লাথি মারে তাহলে জানবেন যে আপনি তাদের সামনে আছেন। পেছন থেকে লাথি মারলে আপনি সামনে আছেন, আর সামনে আছেন বলেই, আপনার উন্নতি আছে বলেই লোকে আপনাকে লাথি মারছে। জেনে রাখবেন যে আপনার পেছনে কথা বলবে, আপনি একজন উন্নয়নশীল মানুষ, আপনি হয়তো টাকা পয়সা কামাচ্ছেন তার জন্য, আপনার হয়তো জ্ঞান বুদ্ধি আছে তার জন্য, আপনার কোন রকমের উন্নয়ন আছে তার জন্য আপনার পেছনে লোকে কথা বলতে লাগবে। জানেন আপনারা শুনেছেন আমাদের লোকে হিংসা করে, হিংসা কিভাবে করে। এক জায়গাতে জলসা করতে গেছি, আমরা ছিলাম দু তিনজন মাদানী, মাদানী বুঝেন তো, যারা মদিনা থেকে পাশ করে তাদেরকে মাদানী বলে। এই মাদানী শুনতে অনেক লোকের গা জ্বালা করে, মাদানী শুনতে গা জ্বালা করে কেন, যেহেতু মাদানীদের একটা সম্মান আছে, সমাজে সম্মান আছে, মদিনা থেকে পাশ করেছে তার জন্য। এই জন্য দেশের আলেমদের মনে মনে, কিছু আলেমদের, সবাই না, আল্লাহ তালা সবাইকে সমান করেন না, কিছু আলেম আছে নিকৃষ্ট মনের, নিচ মনের, হীন মনের, গোড়া মনের, অনুদর মনের, তারা এই শ্রেণীর আলেমদের প্রতি হিংসা করে। কেন জানেন, বলছে এরা ফতোয়া নিয়ে আসে, নতুন নতুন ফতোয়া, আরবের ফতোয়া আরবে থাক, আর ওরা ভারত উপমহাদেশের লোকেরা বলছে আরবের ফতোয়া মানবে না, ওরা রামায়ণ মহাভারতের ফতোয়া মানবে, ওরা ওখানকার উপমহাদেশের ফতোয়া মানবে, আরবের ফতোয়া মানবে না। এই জন্য বলে কি, আরে মাদানিরা যখন প্লেনে চড়ে তখন থেকে প্ল্যান করে আসে একটা নতুন মশলা বলবো। দেখছেন এইসব আলেমের কথা, আলেমের মুখের কথা, মাদানিরা যখন প্লেনে চড়ে তখন থেকে প্ল্যান করে আসে একটা নতুন কিছু বলে লোককে চমক ধরাবো। ভাই আমরা সমাজে প্রচলিত যেটা ভুলটা দেখি সেটা চিহ্নিত করা আমাদের কর্তব্য না কর্তব্য না, নাকি চুপ থাকবো? চুপ থাকলে বোবা শয়তান, চুপ থাকলে বোবা শয়তান। নতুন মশলা না, নতুন মশলা তোমাদের কাছে হতে পারে, সেই জিনিসটা ভুল আছে সেই ভুলটা সংশোধন করা কি নতুন মশলা হলো? এরকম কথা যে ওরা প্লেনে চাপলেই প্ল্যান করে নতুন কিছু চমক ধরাবো, তার মানে ওদের বিরুদ্ধে কিছু বললেই কি হয়ে যায়, তখন ওদের হিংসা হয়। এক জায়গায় আছি, বসে আছি, এক মাদ্রাসায় জলসার জন্য গেছি, এবারে আমাদেরকে নিয়ে লোক ব্যস্ত, সবাই মোশাফা করছে, সালাম করে, মাদানী সাহেব কেমন আছেন কেমন আছেন, এই কিছু আলেমের তখন আর মনে মানে জ্বালা ধরে না। এক জায়গায় বসে আছে, এক অপরকে বলছে, চলে আমাদের বোধহয় খানা পানি মিলবে না, দেখছিস না মাদানী না পাদানি এসেছে, মাদানী না পাদানি, বুঝতে পারলেন? হিংসার জ্বালাতে তাদের মন থেকে ঠিক এইরকম শব্দ বের হচ্ছে, খবস যাকে বলে, তাদের মনে যে নোংরামি, সেই নোংরামি প্রকাশ হয়ে যাচ্ছে কিসের জ্বালাতে, হিংসার জ্বালাতে। অতএব এরকম হতে পারে, হতে হয়, সুতরাং সেই ক্ষেত্রে আপনার প্রতিবাদ করা চলবে না, বরং আপনি খেয়াল রাখবেন যে হাতি চলতা রহেগা আর কুত্তা ভোক্তা রহেগা, এমন শ্রেণীর মানুষ এদেরকে পরোয়া করলে হবে না, নিজের পথে গটগট করে হেঁটে যেতে হবে এবং নিজের কাজ নিজে করে যেতে হবে। সমালোচনা করলে পরে সেই সমালোচনায় আপনি কান দেবেন না, কেননা সেই সমালোচনায় কান দিলে আপনি কাজ করতে পারবেন না, আপনি যে কোনো ভালো কাজে যাবেন, ভালো কাজে গেলেই মানুষ কি করবে, হিংসা করবে, সমালোচনা করবে। আপনারা সেই গাধার গল্প শুনেছেন, লোকমান হাকিমের গাধার গল্প শুনেছেন, বাপ বেটায় গাধার উপরে চেপে কোথাও যাচ্ছিলেন, এমন সময় দু পাঁচজন যুবক বসেছিল, বলছে দেখ দেখুন কত বড় নিষ্ঠুর বুড়ো এবং তার ছেলে, একটা গাধার উপরে এত, হ্যাঁ গাধাটা কষ্ট হচ্ছে না, সমালোচনা হয়ে গেল। তারপরে বেচারি লোকমান হাকিম বললেন, বেটা এক কাজ কর, তুই চেপে থাক আমি নেমে যাই, হেঁটে যাই। কিছু দূর যেতে যেতে আরো চার পাঁচজন বসে আছে, তারা বলছে ছেলেটা বেয়াদব, দেখ দেখি কত বড় বেয়াদব, বুড়ো বাপটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে কেমন গাধার উপরে একা একা চেপে যাচ্ছে, চড়ে যাচ্ছে। তারপরে বল ঠিক আছে বাবা, তা তুই নাম আমি চাপ। আবার কিছুদিন যাচ্ছে, কিছু দূর যেয়ে আর চার পাঁচজন যুবক বসে আছে, তারাও সমালোচনা সুর, হ্যাঁ কত বড় বেউকুব ছেলে, কত বড় বেয়াদব, কি বলে কত বড় বেয়াক্কেল বুড়ো, যে নিজে গাধার উপরে চললো, ছোট বাচ্চাটাকে হাঁটে হাঁটে নিয়ে চললো, ধরে মুশকিল। তোমার এক কাজ তো নিজে, তো আমিও হেঁটে যাই। দিয়ে গাধাটা খালি পিঠে যাচ্ছে আর বাপ বেটা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যেতে যেতে আবার কিছু লোক বলে কত বড় বোকা, সঙ্গে সওয়ারি থাকতে হেঁটে হেঁটে চলল, কোন পথে যাবে বলুন তো? একজনে চাপলেও দোষ, দুজনে চাপলেও দোষ, বাপ চাপলেও দোষ, ছেলে চাপলেও দোষ, কেউ না চাপলেও দোষ। এইরকমই সমাজের যখন কোন কাজ করবেন, যে কোনো কাজ আপনি করুন না কেন, আপনি কারো সমালোচনা থেকে বাঁচতে পারবেন না। হিংসুকরা ঠিক তো লাগিয়ে আছে, যেখানেই আপনার ভুল পাবে, একটু রং পাবে, সেটাকে একদম বড় করে দেখাবে। আপনি কোন সামাজিক কাজ করুন, আপনার পেছনে হিংসার লোক আছে। আপনি একটা ভালো বাড়ি করুন, হিংসা আছে। আপনি মাদ্রাসার কোন সেক্রেটারি হন কিংবা ক্যাশিয়ার হন, বলে মেরে খাচ্ছে। মসজিদের মতোয়াল্লি হন, বলে মেরে খাচ্ছে। বুঝলেন? একবার মনে পড়ে, আমার গ্রামের কোরবানির একটা নিয়ম ছিল, কোরবানির চামড়াগুলো এক জায়গায় জমা করে যৌথভাবে বিক্রি করে যৌথভাবে দান করা হতো গরিবদের মাঝে। তো এক শ্রেণীর মানুষ তারা বলল কি, যে ওই হাজি সাহেবের কাছে, মতোয়াল্লির কাছে টাকা জমা হবে? যে মানে খারাপ, মুখ খারাপ করে, মুখ খারাপ করে বলছে, আমাদের টাকা আর ওর নাম হবে, আমরা নিজের চামড়া বিক্রি করবো, নিজে দান করব। দেখলেন হিংসাটা কিসের? নাম হওয়ার হিংসা, যে আমাদের কোরবানির চামড়া অমুক হাজি সাহেবের কাছে জমা হবে, আর হাজি সাহেব টাকা দান করবে, লোকে বলবে কি হাজি সাহেব দানি, আমাদের তো দানি বলবে না। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের কোরবানির চামড়া আমরা বিক্রি করবো, আমরা নিজেরা দান করবো, তো আমরা দানি হব। নাম নেওয়ার উদ্দেশ্য আর নামের হিংসা হল দুই দিক থেকে খাসারা আর খাসারা। খাসারা মানে কি? ক্ষতি আর ক্ষতি, ধ্বংস আর ধ্বংস। এইভাবে হিংসা করে মানুষ চশমখোর, চশমখড়ি করে মানুষের প্রতি মানুষ। সমাজে যে কোনো কাজ করলে আপনি ভালো করলেও দোষ, মন্দ করলেও দোষ। এই সময় কাজ করলে আপনি না খেলেও বলবে খেয়েছে। আল্লাহ মুস্তান, কোনোভাবে বাঁচার উপায় নেই। হাসলে বলবে দেখো হাসছে, কান্দলেও দোষ, হাসলেও দোষ, আগালেও দোষ, পিছা পিছিয়ে এলেও দোষ। এইভাবে দোষ থেকে বাঁচার উপায় নেই। সুতরাং হাতি চলতা রহেগা, কুত্তা ভোক্তা রহেগা। একদম হিংসাতে পরোয়া করলে হবে না, তবেই আপনি লাভবান হতে পারবেন এবং আপনি উপকৃত হতে পারবেন, তাছাড়া আতা হবে না। কি হল তাহলে পাঁচ নম্বর? পাঁচ নম্বর আপনার হল প্রেসক্রিপশন হল আল্লাহর অভিমুখী হন, মনে কষ্টের কথা তাকেই জানান, আল্লাহর কাছেই জানান, আল্লাহ আমাকে অমুক অমুক অমুক প্রতি অমুক আমার প্রতি হিংসা করছে, আল্লাহ গো তুমি ওদেরকে তৌফিক দাও, তুমি ওদেরকে হেদায়ত করো। কিংবা যদি সেরকম দোয়া হয়, সেরকম কিছু হয়, একান্ত যদি খুব কঠিন কঠিন অবস্থা হয়, আপনি বদদোয়া করতে পারেন। সুতরাং আপনি আপনার মনের জ্বালাকে মনের ভিতরে পুষে না রেখে কার কাছে জানাবেন? আল্লাহর কাছে জানাবেন। তবে গীবত করবেন না, গীবত করলে উল্টো খাতা ক্ষতি হবে, আল্লাহর কাছে জানান। নম্বর ৬, গুনাহ থেকে তওবা করুন। হতে পারে যে আপনার কোনো গুনাহ পাপের কারণে, কোনো পাপের কারণে লোকে আপনার প্রতি হিংসা করছে, কোনো পাপ করছেন আর সেই পাপের কারণে লোকে আপনার প্রতি হিংসা করছে। সুতরাং আপনি গুনাহ থেকে তওবা করুন, কিংবা পাপের শাস্তি স্বরূপ লোকে আপনার প্রতি, আল্লাহ তাআলা লোককে এইভাবে মানুষের মনকে সৃষ্টি করেছেন যে আপনার প্রতি হিংসা করছে, পাপের শাস্তি হতে পারে। সুতরাং গুনাহ থেকে তওবা করুন। নম্বর ৭, সততা ও দানশীলতা ব্যবহার করুন, তাতে অনেক হিংসুকের হিংসা দূর হয়ে যাবে। আপনি বড়লোক মানুষ, আপনার টাকা পয়সা হয়েছে, গ্রামের লোক আছে কিংবা সমাজের লোক আছে, সেই সমাজের লোক আপনার প্রতি হিংসা করছে, আপনি তাদেরকে কিছু কিছু দান করুন। দান করলে কি হয়, মানুষ দুর্বল হয়ে যায়, দান করলে প্রতিদান চায়। আর আপনি দেখবেন কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন তার মুখে কি দিতে হয়, এটা হচ্ছে রাজনীতির নীতি, এটা কিন্তু রাজনীতির নীতি। আপনিও এই নীতি বৈধভাবে ব্যবহার করতে পারেন, রাজনীতির নীতি। যেখানে দেখবেন যে সেখান থেকে আওয়াজ আসছে, সেখানেই কি করুন, আওয়াজ বন্ধ করার জন্য, বুঝতে পারছেন, যেখানেই দেখবেন ছিদ্র সেখানেই বাঁশের গুঁজি মেরে দেন, যেখানেই দেখবেন ছিদ্র সেখানেই কিছু গুঁজি মেরে দেন। যদি এইরকম পারেন তাহলে আপনি হিংসুক থেকে বাঁচতে পারবেন, তাহলে এটা একটা রাজনীতির নীতি। কিন্তু বৈধভাবে আপনি এই নীতি ব্যবহার করলে আপনিও হিংসা থেকে বাঁচতে পারেন। সততা, ভদ্রতা, দানশীলতা ব্যবহার করলে হিংসা থেকে বাঁচতে পারবেন। নম্বর ৮, কঠিন হলেও হিংসুকের প্রতি অনুগ্রহ দয়া প্রদর্শন করুন। কঠিন এটা, যে আপনার প্রতি হিংসা করছে তাকে আপনি দয়া করবেন, এটা কঠিন। কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, চুগলি করে, গীবত করে, তাকে আপনি উপহার দেবেন, এটা কঠিন, এটা বিশাল কঠিন। মা আয়েশার চরিত্রে কলঙ্ক রটিয়ে বেড়াল, এক সাহাবী রটিয়ে বেড়ালেন মিস্তাহ তিনি। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার প্রতি খরচ করতেন, তাকে দেখাশোনা করতেন, তার দেখাশোনা করতেন, তার তত্ত্বাবধান করতেন, মাঝে মাঝে খরচ পাতি দিতেন। মা আয়েশার নামে চরিত্রে যখন, মা আয়েশার চরিত্রে যখন কলঙ্ক রটিয়ে বেড়ালেন সাহাবি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবির ভুল, ভুল তো হতেই পারে মানুষের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বন্ধ করে দিলেন। যে যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেন, যে খাদ্যাদি দিয়ে সহযোগিতা করতেন, বন্ধ করে দিলেন। এটা স্বাভাবিক, মানুষের প্রকৃতি। তুমি আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, দুধ দিয়ে কাল সাপ পুষব, আর তুমি আমাকে দংশন করতে আসবে, আমি তোমাকে দুধ খাওয়াবো, তুমি আমাকে কামড়াতে আসবে, আর তুমি আমি তোমাকে লালন পালন করবো, এটা হতেই পারে না। সুতরাং এটা বড় কঠিন কাজ। যদি কেউ আপনাকে দংশন করতে আসে, তাকে দুধ কলা দেন, পারবেন? এটা বড় কঠিন, বড় কঠিন। আপনি দুধ কলা দিয়ে পুষছিলেন, আপনাকে দংশন করতে আসতে আপনি দুধ কলা বন্ধ করে দেবেন, তাহলে আরো ক্ষতি হবে, আরো ক্ষতি হতে পারে। সুতরাং এটা একটা নিয়ম, যদি আপনি পারেন, কিন্তু কঠিন কাজ। যে আপনাকে দংশন করতে আসছে, যাকে আপনি আজীবন তীর শিখিয়ে এলেন, সেই আপনাকে তীর মারছে, এটা হয় না? হয় না। তীরের আঘাত আপনাকেই মারল, যাকে আপনি শিখিয়ে এলেন সেই আপনাকে তীরের আঘাত হানল, এটা হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে যদি আপনি ক্ষমা করতে পারেন, তাহলে নিশ্চয়ই তাতেও আপনার উপকার হবে, হিংসুকের হিংসা থেকে আপনি বাঁচতে পারবেন। দেখবেন তাদের মনের মধ্যে হিংসার জ্বলন্ত আগুন নিভিয়ে গেছে। নম্বর নয়, নিয়ামত ও উন্নতির কথা গোপন করুন। নিয়ামত ও উন্নতির কথা গোপন করুন, বয়ান করলে হিংসা বৃদ্ধি হয়। আপনি যদি ফুটানি করে বেড়ান, আমার এই আমার ওই আমার লোক, তো হিংসা করবেই। কিন্তু যদি গোপন রাখেন, তাহলে ওরা দেখবেন যে তাতে কি হচ্ছে, হিংসাটা হচ্ছে না। আপনার বেতন বেড়েছে, আপনি মানুষকে বলবেন না, এতে গর্বের কিছুই নেই, বেতন বেড়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করুন। কিন্তু আপনি যদি বলে বেড়ান, যাদের বেতন বাড়েনি তারা হিংসা করবে না? করবে না। বলো কিরে, ওর কাজ একই কাজ, অথচ আমরা বেশি কাজ করি, আমাদের এই বেতন বাড়ানো, ওদের বেতন বেড়ে গেল, হিংসা বাড়বেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাইনু আলা ইনজাহিল হাওয়াইজ বিল কিতমান ফাইন্না কুল্লা যী নিমাতিন মাহসুদ। তোমরা তোমাদের মনস্কামনা পূরণের জন্য, তোমাদের প্রয়োজন পূরণের জন্য গোপনতা গোপনীয়তা অবলম্বন করে সহযোগিতা চাও, সহযোগিতা কামনা করো। যেহেতু প্রত্যেক সেই ব্যক্তি যার নিয়ামত আছে, যার উন্নতি আছে, যার আয়বায় আছে, যার মানে আয়বার বরকত আছে, তার প্রতি হিংসা করা হয়, কুল্লুজি নিয়ামাতিন মাহসুদ, সে হিংসিত হয়, মানুষ তার প্রতি হিংসা করে, উন্নতির কথা শুনলেই হিংসা করে। সুতরাং সেই উন্নতির কথাটা কি করো, গোপন করো, প্রচার করো না। যেমন একজনের স্ত্রী না ফরমান, একজনের স্ত্রী না ফরমান, স্বামীর কথা শুনে না, স্বামীর কথার অবাধ্য হয়। এইবারে আপনি জানেন যে এই লোকটার স্ত্রী না ফরমান, আপনার স্ত্রী এখন ফরমাবারদার, মাশাআল্লাহ খুব ভালো, আপনি আপনার বউয়ের প্রশংসা খুব করছেন তার কাছে, কার কাছে, যার বউ কথা শুনে না। এক্ষেত্রে আপনার প্রতি হিংসা হতে পারে, আপনার বউয়ের প্রতি প্রেম হয়ে যেতে পারে। সুতরাং এমন লোকের কাছে আপনি আপনার বউয়ের প্রশংসা করবেন না যার বউ ভালো নয়, এটা নিয়ম। একজনের স্বামী জান্দরেল, স্বামী জান্দরেল, তার কাছে আপন ভেড়া স্বামীর প্রশংসা করছেন, স্বামী সে স্ত্রীর কাজে সহযোগিতা করে না, সংসারের কাজে সহযোগিতা করে না, অথবা ততটা পারে না, আর তার স্বামী আছে, সেই মহিলা তার স্বামী তাকে রান্না করে দেয়, তাকে চা করে দেয়, তারপরে ঘুম থেকে উঠায়, ওগো চা করেছি, ওঠো খেয়ে না, থালাবাটি ধুয়ে দেয়, কাপড় ধুয়ে দেয়, হ্যাঁ মাশাআল্লাহ, স্ত্রী সমস্ত কাজ করে দেয়। এবারে এসে বলছে, ভাই আমার স্ত্রী আমার কাপড় পর্যন্ত ধুয়ে, এ কি বলে, এ মহিলা, সে আপনার, সে তার মহিলার কাছে বলছে, আমার স্বামী এত ভালো, চা করবে তারপরে উঠাবে, ওঠো চা খেয়ে নাও, বুঝলেন, ও ওঠো লাইলি, ওঠো চা খেয়ে নাও, আমার স্বামী এত ভালো, আমার থালা খাই দেয়, উঠবো থালাগুলো নিজে ধুয়ে দেয়। এরা বোঝে না যে প্রশংসা করছি কার, স্বামীর, কিন্তু আসলে প্রশংসা হচ্ছে না, বদনাম হচ্ছে, নিজের প্রশংসা আর বদনাম কার হচ্ছে, স্বামীর বদনাম হচ্ছে না, হচ্ছে না, এরা বোঝে না, এরা বোঝে না, ভাবছে প্রশংসা করছি। এরা যদি বলে স্বামী আমার কাপড় ধুয়ে দেয়, তার মানে তার লোকে তো কি ভাববে, স্বামী তো ভেড়া, তাই না, এটা স্ত্রৈণ্য, আমার স্বামী আমার প্রত্যেকটা কথা বলেন, যা বলবো তাই, এমন কি বললাম যে আমার নামে ঘর লিখে দিতে হবে, ঘরটা লিখে দিয়েছে আমার নামে, এত ভালোবাসে যে আমার নামে ঘরটাও লিখে দিয়েছে, মাশাআল্লাহ খুব ভালো কথা। তো তোমার তোমার কাছে তুমি পরামর্শ কে নিয়েছো, কিছু কিছু মানুষ আছে বুঝলেন, কিছু কিছু মহিলা আছে, মহিলাদের কাছে এসে খুব ফোরানি করে, আমার স্বামী আমার নামে ঘর, তোমার নামে এখনো ঘর লিখে দেয়নি, আরে ছেলেদের উপর ভরসা আছে নাকি, ছেলেরা কালকে মাকে হাত ধরে বার করে দেবে ঘর থেকে, তোমার স্বামীকে বলো যে তোমার নামে ঘরটা লিখে দেয়, এইভাবে কি করে পুষ্পমন্ত্র দেয়, তখন এই মহিলা মন খারাপ হয়, দেখো ওর নামে ঘর দিয়েছে আমার নামে ঘর দেয়নি, ঠিক আছে। এখন যদি এই মহিলা, যে মহিলার নামে তার স্বামী ঘর লিখে দিয়েছে, তার বউকে এই পরামর্শ দেওয়া হয়, তাহলে কি হবে? কি হবে? তার বেটা বড় হয়েছে, তার বেটার বিয়ে হয়েছে, তাকে যদি বলা হয় তার বেটার বউকে যে তোর স্বামীকে বল ঘরটা লিখে দেবে তোর নামে, তাহলে কে খুশ হবে? আরে ঘর লিখা দেখি দরকার কি আছে? আল্লাহ তাআলা হিসাব দেননি, আল্লাহ তাআলা ভাগ দেননি, তোমার এই বিল্ডিং, এই বিল্ডিং স্বামীর নামে আছে, এই বিল্ডিং এর কত মালিক স্ত্রী? যদি ছেলে না থাকে চার ভাগের এক ভাগ, আর ছেলে পিলে থাকলে আট ভাগের এক ভাগ, কিন্তু ভাগ তো আছেই, তো ছেলে বার করবে কেন? কেন দেশে আইন নেই, সমাজে লোক নেই, লোকজন নিয়ে তুমি তো ঘরের ভাগ নিতে পারো, ভয় কিসের? আর ভয় করলে ভয় হবে, তুমি যদি মনে করো আমার ছেলেরা আমার ঘর থেকে বের করে দেবে, মনে মনে এইটাই পুষে রাখো, তো এক সময় আসবে ছেলেটা বার করে দেবে, কিন্তু মনে মনে যদি তোমার নিয়ত থাকে যে না আমি হচ্ছে সন্তানের মা, আমাকে কেন বের করবে? অসম্ভব, আমি ছেলে পিলেকে সেইভাবে আমি মানুষ করছি, আমাকে কেন বের করবে? এইরকম নিয়ত থাকবে ইনশাল্লাহ বের করবে না, কিন্তু মনে মনে যেটা আপনি পুষে রাখবেন সেটাই আপনার হবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, আল্লাহ তাআলা এটাই যে নীতি। সুতরাং মনে মনে খবরদার এরকম করবে, আর পরে পরে পর মহিলার কথা শুনে আপনি আপনার স্বামীর এভাবে প্রশংসা করবেন না, যার স্বামী এরকম পারে না বা করে না, এমন স্বামী যে ভেড়ার স্বামীর প্রশংসা অন্য মহিলার কাছে যদি করো তাহলে তাতে কি হবে? তোমার বদনাম হবে, তোমার তোমার তো প্রশংসা হলো কিন্তু আসলে তার তোমার স্বামীর বদনাম হবে। ব্যাস, একজনের ছেলে না ফরমান, তার কাছে ফরমান ছেলের প্রশংসা, আপনি আপনি তার কাছে বসলেন, আপনি জানেন যে ছেলেটা অবাধ্য, বাপের কথা শুনে না, না ভাই আমার ছেলে না সাংঘাতিক ছেলে, একটা কথার বাধ্য হবে অবাধ্য হবে না, যেটা বলবো সেটাই শুনবে, যেটা বলবো সেটাই শুনবে, এমনকি যদি বলে চুরি করে নিয়ে আয়, চুরি করেও নিয়ে আসবে, দেখছেন কেমন প্রশংসা। ভাই কি বলবো, সেদিনে আমাদের মৌলবীর পালি ছিল, মৌলবীর পালি বোঝেন, ওই যে গ্রাম ইমাম সাহেবের পালি, ওই এক ঘর ঘর খায় না, গ্রামে ভাই পালি ছিল, আমার ঘরে তরকারি নেই, ছেলেটাকে বললাম ভাই কি বলে বাবা আমার কালকে হুজুরের পালি আছে তো ভাত দিতে হবে, তরকারি নেই কি করা যায়, চিন্তা করো না আব্বা, হ্যাঁ তারপরে দিন ইয়া মস্ত মাছ ধরে নিয়ে চলে এলো, কোথেকে? নিজের পুকুর থেকে না, নদী থেকে না, পরের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে, বাস প্রশংসা, ছেলে চুরি করতে পারলে প্রশংসা, ছেলে যদি দাঁড়ি মেরে নিয়ে আসে, কারো মেরে নিয়ে আসে, কারো লুটিয়ে নিয়ে আসে, তার প্রশংসা, অথচ বুঝে না যে এটা প্রশংসা, আসলে প্রশংসা নাই, কি এটা? এখন আপনার ছেলে ভালো, তার কাছে যদি প্রশংসা করেন যার ছেলে ভালো নয়, তো হিংসা হবে না? হবে না। এই যে নিয়ামত যদি আপনার হয় তো নিয়ামত আপনি গোপন রাখুন, বিশেষ করে এসে মানুষের কাছে বলবেন না, উপার্জন ভালো, আপনার বেতন বেড়েছে, যার বেতন কম তার কাছে আপনি বললেন জানো এক হাজার বেতন ও দু হাজার বেতন, তারপরে আরো পাঁচশো বেতন বেড়েছে, জানো আমার আরো পাঁচশো বেতন বেড়েছে, কি বলা তো কি আছে, গোপন করো, বেচারি মন ছোট হবে। তারপর উপার্জন ভালো, আপনার উপার্জন কামাই ভালো হচ্ছে, ব্যবসা বাণিজ্যে লাভ ভালো হচ্ছে, আর জানেন যে হ্যাঁ ওর লাভ ভালো হচ্ছে না, ওর কাছে আপনি প্রশংসা করছেন, আমার এই সাংঘাতিক, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে, হিংসা তো হবেই। মহিলা মহিলা এক মহিলার অলংকার নেই, কি তোমার গায়ে অলংকার দেখছি না কেন, কি পড়তে ভালো লাগে না, না আসলে আমার অলংকার নেই, আর ওর গায়ে সব চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এমন কি সমস্ত কিছু সোনার, সোনাতে সোনাতে ভর্তি, তার কাছে পড়ছে আর প্রশংসা করছে, আমার স্বামী এই, আমি যখন বলি, আমি যখন এক একটা ঈদের সময় আমি উপহার পাই, আমি ইত্যাদি ইত্যাদি, আর বেচারি ওর স্বামী ওকে দেয় না কিংবা পারে না দিতে, আর তুমি অলংকার পরে তার কাছে, আজ বোন যদি গরিব হয় তো বড়লোক বোনের উচিত নয় অলংকার পরে তার বাড়ি দিতে যাওয়া, তাই না? কেন? বোনের মন ছোট হবে। এরকম মহিলা আছে, জ্ঞানী মহিলা, যে মহিলার বোন যদি গরিব হয়, বড়লোক বোন যখন ওই বোনের বাড়ি যায় তখন সে ভালো শাড়ি পরেও যায় না, গয়না পরে যায় না, এরা হচ্ছে জ্ঞানী মেয়ে। আর বোকা মেয়ে তারা যে গরিব বোনের বাড়ি যাব আর ভালো শাড়ি ভালো লেবাস পোশাক আর সেই সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত সোনায় ঝুলিয়ে যাব, সোনায় মুড়িয়ে যাব, দিয়ে বোনকে দেখাবো, তো বোনের হিংসা হবে না, বোনের দুঃখ হবে না মনে, এরা হচ্ছে বোকা মেয়ে। কিন্তু জ্ঞানী মেয়ে আছে, যারা যেখানে যেমন পোশাক পরতে হয় ঠিক সেখানে, এমনিতেই মহিলারা বুঝতেই পারছেন এরা গর্ব করার জন্য কি করে, অলংকার পরে পোশাক পরে, আমাকে আবার অনেক মহিলা গালি দেয় এইসব কথাগুলো বলি বলে, গর্ব করার জন্য। এমনকি যদি অলংকার না থাকে তো প্রতিবেশীর কাছ থেকে কিংবা ভাবির কাছ থেকে কিংবা বোনের কাছ থেকে ধার নিয়েও অলংকার পরে যায়, বুঝতে পারছেন কিভাবে অলংকার? একটা গল্প আমাকে খুব বারবার বার বলতে মনে হয়, ওই যে ভাত দিচ্ছিল, ভাত খাওয়াচ্ছিল না মহিলা মহলে, মহিলা ভাত খাওয়াচ্ছে, তো যে মহিলা ভাত খাওয়াচ্ছে তার হাতে কি আংটি আছে, হীরের আংটি আছে, যে বারবার সে মহিলাকে জিজ্ঞেস বলছে যে এই আর কিছু নেবেন না, আর কিছু নেবেন না, এইভাবে দেখাচ্ছে, মানে আংটিকে দেখাচ্ছে, দেখো আমার আংটি আছে, আর কিছু নেবেন না, আর কিছু নেবেন না। তখন এই মহিলা দেখছি আমাকে দেখাচ্ছে, আমার হাতে তো আংটি নেই আর ভালো চুড়িও নেই, ওর কিন্তু আমলেট ছিল, আমলেটটা শাড়িতে ঢাকা ছিল। তখন ও শাড়িটা তুলে বলছে আর নব না, আর নব না, বুঝতে পারছেন, আর হাতে বলছে না, এইভাবে বাহুটা দেখিয়ে আমলেটটা দেখিয়ে বলছে আর নব না, তোমার আংটি আছে আমার, হ্যাঁ খালাস। এই যে হচ্ছে মানুষের হিংসা, জেনে রাখবেন। অনেক সময় দেখবেন, আমি এক এতে গেলাম গতবারে, গত ছুটিতে, সেখানে সফরে মসজিদে বসে এক আলেম তার কথা বলছিল, বলছে ভাই নতুন মোবাইল নিয়েছে আজকাল তো গ্যালাক্সি, তাই না, স্ক্রিন টাচ, স্ক্রিন টাচের মোবাইল, বাপরে, বার করে রাখছে হাতে হাতে আর খুট খুট খুট খুট করছে। তার মানে কি বলছে, আমাকে বলছে, বলছে উদ্দেশ্য লোককে দেখানো, যে দেখো আমি কত দামি মোবাইল নিয়েছি। আমি বলছি না, মনে মানুষের নিয়তে ঢুকতে হয় না, হয়তো বা তার উদ্দেশ্য হঠাৎ করে যদি একটা কল আসে তো না না না না, পকেটে থাকলে কতক্ষণ বের করতে লাগে, আসলে মানুষকে দেখানোর উদ্দেশ্য, দেখো আমি কত দামি মোবাইল নিয়েছি, এরকম হয় না, হয় না, এরকম করলে তার প্রতি তোমার প্রতি হিংসা হবে। এমনি তুমি হিংসা খাল কেটে কুমির ডেকে আনছ, এমনিতেই অলংকার যদি তুমি পরে প্রচার করছো তো খাল কেটে কুমির তুমি হিংসা আনছো, প্লাস ডাকাত ডেকে আনবে। তোমার এই স্বর্ণ অলংকারের যখন প্রচার হবে, তোমার মাথা থেকে পা পর্যন্ত অলংকার আছে, ডাকাত আসবে না, আসবে না বাড়িতে, চোরি হবে, চোর আসবে তোমার বাড়িতে, খাল কেটে কুমির ডেকো না, তোমার নিয়ামত থাকলে গোপন রাখো নিয়ামতকে। বল হুজুর গোপন যদি রাখবো তাহলে লাভ কি, যদি গোপন লোক যদি লোককে যদি পড়ে নাই দেখায় তাহলে আমার স্বর্ণের লাভ কি, এরে মুশকিল। আসলে মহিলা মহলে হিংসাটা প্রচুর বেশি আছে, অপরের পোশাক দেখলে, পোশাক দেখে হিংসা আছে, তখন জোর করে বলবে যে না তোমার থেকে আমারটা ভালো, তোমার থেকে আমারটা ভালো বলার জন্য কত রকম, বলবে না একই জিনিস, বলবে না আলাদা কোম্পানি, দাম একই, বলবে না কোম্পানি আলাদা, কোয়ালিটি আলাদা, কোন রকম ভাবে সে স্বীকার করবে না যে হ্যাঁ আমার থেকে তোমারটা ভালো, এমন হয়ে যায়। এই জন্য এক কথা আমি বলেছিলাম একবার, যে মহিলারা যদি অন্য মহিলার গায়ে কোন লিবাস দেখে, পোশাক দেখে, তার হিংসা হয়, শুধু একটা মাত্র পোশাক দেখে মহিলার হিংসা হয় না। কি পোশাক বলুন তো, কি বলেছিলাম, হ্যাঁ কাফনের পোশাক, যদি কোনো মহিলা কাফন পরে থাকে তো মহিলারা সেই পোশাক দেখে হিংসা করে না, কারণ মরণ পথে সাদা কাপড় পরে আছে, বাকি যে কোনো কাপড় পরে থাক, মহিলারা মহিলার কাপড় দেখলে, এটা হয়তো আমার বাড়াবাড়ি হচ্ছে, বাড়াবাড়ি কথা, অতিরঞ্জিত কথা, কিন্তু কথা সত্যি, হিংসা থাকবে। আর এই লিবাস পোশাক কত সুন্দর দেখাবার জন্য পার্টিতে, আপনার বিয়েতে, শাদিতে, এরা খালি প্রতিযোগিতা করে, এবং দেখবেন, খেয়াল করবেন, এক এক জায়গাতে গিয়ে যদি কোনো জায়গাতে তিন ঘন্টা থাকতে হয় তো তিনবার লিবাস ড্রেস চেঞ্জ করবে, তিন ঘন্টা থাকতে হলে তিনবার, তিন দিন থাকতে হলে মোটামুটি হালকা হবে, কিন্তু তিন ঘন্টা থাকতে হলে দেখাতে হবে তিন রকম ড্রেস, না হলে পরে এইগুলো তো হিংসা আসবেই, অটোমেটিক হিংসা আসবে। ওলামারা বলছেন খবরদার, তোমরা এমন এমন জায়গাতে নিজের এ প্রচার করবে না, নিজের মঙ্গল, নিজের ভালাই প্রচার করবে না যেখানে মানুষ হিংসা করতে পারে, খাল কেটে কুমির ডাকবে না। এখন এক মহিলা ওই রকমই, সে প্রশংসা করছে, স্বামী প্রশংসা করছে, আমাকে কাপড় দেয়, কাপড় দেয়, ও বলছে কাপড় দেয়, বলছে আমাকেও কাপড়ের উপরে কাপড় দেয়, তো বলছে কাপড়ের উপরে কাপড় দেয় তোমার এই অবস্থা কেন। তখন একজন বলছে কাপড়ের উপরে কাপড় দেয় মানে জানিস, কাপড়ের উপরে কাপড় রিফু করতে হয়, তা মানে রিফু করে পড়তে হয় বলছে কাপড়ের উপরে কাপড় দেয়। এই শ্রেণী আরো অনেক কথা আছে, মোট কথা প্রত্যেক মানুষের মাঝে হিংসা আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মা খালা জাসাদুম মিন হাসাদ, ইউকাল ইউকাল মা খালা জাসাদুম মিন হাসাদ, লাকিন্নাল লাঈমা ইউবদিউহু ওয়াল কারীমা ইউখফি, লাকিন্নাল লাঈমা ইউবদিউহু ওয়াল কারীমা ইউখফি। আসলে প্রত্যেক মানুষের মাঝে হিংসা আছে, কিন্তু যে নোংরা লোক সে হিংসাটাকে প্রকাশ করে, আর যে ভালো লোক সে হিংসাটাকে গোপন করে নেয়। এমনকি শিশু, শিশু মনে হিংসা আছে না নেই, আছে, শিশু মনেও হিংসা আছে। দেখবেন আপনার ছোট বাচ্চা যদি থাকে, আর আমি যদি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে যাই, আপনি যদি সম্মান দিয়ে আদর করে আমার বাচ্চাটাকে কোলে নেন, তখন আপনার বাচ্চাটা কি করে, আরে বাপরে কান্না কাঠি মারামারি, আব্বু আমি আমাকে নেন, আমাকে নেন, ওকে নামিয়ে দেন, ওকে নামিয়ে দেন, আর কি, এটা এটা হিংসা। যখন একটা খেলনা ধরবে একটা বাচ্চা, তখন চট করে সেটা কেড়ে নেবে। আপনার বাড়িতে বেড়াতে গেছি, আমার বাচ্চাটা নিয়ে গেছি, তো আপনার বাচ্চা আমার আমার বাচ্চাকে খেলনা ধরতে দেবে না। শিশুদের মনেও হিংসা আছে, প্রত্যেক মানুষের মনে হিংসা আছে। তবে কি, শিশুদের মন হচ্ছে পবিত্র, সেই অপবিত্র হিংসা নেই যেটা বড়দের মনে থাকে। মোট কথা, কোন মানুষই হিংসা মুক্ত নয়, উদার মানুষ তা গোপন রাখে আর অনুদার প্রকাশ করে থাকে। ও আল্লাহ তাআলা বলছেন, নাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। জান্নাতিরা যখন জান্নাতে যাবে, তখন আমি তাদের মন থেকে হিংসা দূর করে দেব। দেখছেন, তার মানে হিংসা দুনিয়াতে আছে, তাদের মনে আমি হিংসা, তাদের মন থেকে হিংসা ঈর্ষা তুলে নেব। ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, সামনাসামনি বসে তারা ভাই ভাই হয়ে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিংসা খবরদার, অপরের দিকে হিংসা করো না। সবসময় ওপরের দিকে তাকাবে, কোন দিকে তাকাবে? নিচের দিকে তাকাও। ওপর দিকে তাকালে হিংসা বেশি হয়, নিচের দিকে তাকাও। তোমার থেকে নিচে যারা আছে, তোমার থেকে বড় হয়ে গেছে, তার দিকে হিংসা করছো কেন? নিচে যারা ছোট আছে তার দিকে তাকাও। উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নিয়মাতাল্লাহি আলাইকুম। যে তোমাদের থেকে বড়, বড় মানে উন্নতিতে বড়, তাদের দিকে তাকাও না। তোমার থেকে উন্নতিতে যারা ছোট তাদের দিকে তাকাও, তাহলে পরে আল্লাহর নিয়ামতকে মানে তুচ্ছ জানবে না, তোমার উপরে যে নিয়ামত আছে তুমি তুচ্ছ জানবে না। একজন লোক বলছেন যে, আমার অনেক দিন শখ ছিল যে একটা ভালো জুতো নেব, সাধারণ জুতো নিয়েই চলছিল, ভালো জুতো নেওয়ার শখ হলো। হঠাৎ একদিন দেখলাম একটা লোকের দুটো পাই নেই। এই ক্ষেত্রে কি হলো, আমার শুকুর হলো, শুকুর হলো যে আল্লাহ তাআলা আমার দুটো পা দিয়েছেন, তাই না? আপনি অপরের জুতো দেখছেন, কত লোকে জুতো পায় না, খালি পায়ে যায়, আপনারা দেখেছেন? এখন যদি আপনি ভালো জুতোর দিকে তাকান, আর যে লোক, হ্যাঁ, আপনি যদি বড় অন্য অনেকে বড় অনেক উঁচু বেতন পায় বা মোটা বেতন পায় সেদিকে তাকান, আর কিছু লোক যারা বেতন পায় না, 350 রিয়াল বেতনে কাজ করছে, তাদেরকে দেখো। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই জন্য খবরদার ওপরের দিকে তাকাবেন, ওপরের দিকে তাকালে হিংসা হবে, মনের ভিতরে কষ্ট পাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, শিশু মনে হিংসা নেই। কি হিংসা নেই? সে অপবিত্র হিংসা নেই। এই জন্য শিশুদের মনে, শিশুদের কাছে পৃথক 7টি বৈশিষ্ট্য আছে। নম্বর 1, তারা রুজি রুটির জন্য কোনো চিন্তাই করে না। ছোট বাচ্চারা খায় দায় ফুর্তি করে, তাই না? ছোট ছিলাম, ভালো ছিলাম, বড় কেন হলাম, বলে না? ছোট ছিলাম, নিশ্চিন্ত মনে খেয়ে দিয়ে ফুর্তি করে বেড়াতাম। তাদের মনে রুজি রুটির জন্য কোনো চিন্তাই থাকে না। অসুস্থ হলে তকদিরে অসন্তুষ্ট হয় না। অসুস্থ হলে বলে, তকদিরে আল্লাহ আমার এরকম কেন রাখলো, এরকম অভিযোগ কি শিশুরা করতে পারে? না। তাদের হৃদয়ে কারো প্রতি কোন প্রকার হিংসা থাকে না। ওই যে অপবিত্র হিংসা, যেমন বড় বড়তে থাকে, বনে বনে থাকে, যায় যায় থাকে, ভাই ভাই থাকে, ডাক্তারে ডাক্তারে থাকে, আলেমে আলেমে থাকে, চাষিতে চাষিতে থাকে, একই সমপর্যায়ে বেতন যারা চাকরি করে, চাকরি কর্মক্ষেত্রে কর্মীদের মধ্যে থাকে, কর্মচারীদের মধ্যে থাকে, এইগুলো শিশুদের মধ্যে পাবেন না। তাদের মনে বিরোধীদের সাথে অতি সত্তর সন্ধি হয়ে যায়। যদি কোনো বিরোধী কার সঙ্গে মারামারি করলো, আবার দেখবেন তার সঙ্গে খেলা করছে। কিন্তু বড়রা একটা কথা একবার যদি হয়ে যায়, তো সে আর বোধহয় এক বছর দর্শে আসবে না। একটা সামান্য কথা হয়ে গেছে আর দর্শে আসবে না, একটা সামান্য কথা হয়ে গেছে সে আসলে আপনার সাথে কথাই বলবে না। কিন্তু শিশুরা তা না, হয়েছে সামান্যক্ষণ, হয়েছে কিছুক্ষণ পরেই আবার দেখবেন তার সাথে খেলা করছে। তারা একসাথে খেতে ভালোবাসে। ছোট বাচ্চা, বাচ্চা খায় না, খায় না, কিন্তু বাচ্চার সঙ্গে সামনে বসিয়ে দেন, খেতে ভালোবাসবে। কিন্তু বড়রা তা না, তুচ্ছ কিছুর ভয় দেখালে 70 ভয় পায়। যদি ভাই এই দুজো আসছে, এই বিড়াল আসছে, এই অমুক আসছে, বাস ভয় খেয়ে যায়। কিন্তু বড়রা তা না, দুঃখ পেলে খুব তাড়াতাড়ি তাদের চোখের পানি আসে। ছোট বাচ্চা সামান্য কষ্ট, খিদে লাগলে পরে কিছু কষ্ট হলেই চোখে পানি আসে। 7টি বৈশিষ্ট্য আছে শিশুর মধ্যে যা বড়দের মধ্যে নেই। এখানে এক কবি বলছেন যে, আমি এমন মানুষ চাই না, এমন মহিলা চাই না, এমন বউ চাই না, এমন মা চাই না, এমন বোন চাই না, এমন ভাই চাই না যারা হিংসুক হবে। আমি কেমন লোক চাই, আমি কেমন বউ চাই, আমি কেমন লোক পেতে চাই? বলছে, আমি চাই শিশু হেন, উলঙ্গ পরাণ, মুখে মাখা সরলতা, কয় না সাজানো কথা, জানে না জোগাতে মন, করি নানা ভান, প্রাণ খোলা মন খোলা, আপনি আপনা ভোলা, তার স্নেহ প্রীতি ছবি হৃদয়ের টান, আমি চাই স্বর্গের উলঙ্গ প্রাণ, উলঙ্গ পরাণ। তাহলে আমি চাই শিশু হেন উলঙ্গ পরাণ, শিশু যেমন নিষ্পাপ মনের, কোন হিংসা থাকে না, ওই শ্রেণীর অপবিত্র হিংসা থাকে না, আমি সেই রকম মনের মানুষ চাই। বিশেষ করে আমার জীবন সাথী যে হবে আমি সেই রকম চাই, মুখে মাখা সরলতা, কয় না সাজানো কথা, জানে না জোগাতে মন, করি নানা ভান। কিছু মহিলা আছে বা কিছু লোক আছে যারা নানা ভান করে হ্যাঁ ওপরে ওপরে মন জোগাতে চায়, কিন্তু মিশ্রিত ছুরি, উপরে মিষ্টি কথা বলে আর ভিতরে ভিতরে হারামজাত কি থাকে, ওপরে ওপরে সালাম সালাম আল কি, ভিতরে ভিতরে হারামজাত কি, মুখে মধু হিদে ছুরি, একে বলে এ হচ্ছে বলে ককিলের মুখ আর বকিলের বুক। এইরকম মানুষ আছে কিছু, যেটা উপরে একরকম গ্লাভ, উপরে একরকম মানে মরানো থাকে লেফাফা দরস, ভিতরে কিন্তু খুব নোংরা থাকে, এরকম চাই না। প্রাণ খোলা, মন খোলা, আপনি আপনা ভোলা, উদার মনে কথা বলে, কোনো কিছু গোপন করে না, লুকিয়ে রাখে না। তবে হ্যাঁ ওই যেটুকু লুকাতে বললাম, হিংসা হয় সে লুকিয়ে রাখতে হবে। প্রাণ খোলা, মন খোলা, আপনি আপনা ভোলা, তার স্নেহ প্রীতি সবই হৃদয়ের টান, আমি চাই স্বর্গের উলঙ্গ পরাণ। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেরকম হতে পারি এবং এরকম সাথী সঙ্গী বা স্ত্রী সঙ্গিনী পেতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।